الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. যেহেতু রমজান মাস কাছে, তাই রমজান সম্পর্কে কিছু আলোচনা না করলেও হয় না। যদি আপনারা সিয়াম পালন করেন নিয়মিত, তথাপি জ্ঞান বাড়ার জন্য রমজানের সিয়ামের প্রতি উৎসাহ জাগার জন্য কিছু আলোচনা জরুরি। আলোচনা অনেক হয়েছে, আলোচনা বিভিন্ন সব সময় আলোচনা হয়, রেকর্ড হয়ে যায়, তথাপি ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, তুমি স্মরণ করিয়ে দাও, মুসলমানদেরকে উপদেশ দাও, মুমিনদেরকে উপদেশ দাও, এর দ্বারা তারা উপকৃত হয়। আমাদের কাজ হচ্ছে মুমিনদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এমনি ভাবে প্রত্যেক মুমিনের কাজ একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিবে। অনেক সময় মানুষ ভুলে যায় অথবা শয়তানের প্ররোচনায় পড়ে যায়। তাই আপনার জন্য ওয়াজিব হলো আপনি তাকে স্মরণ করিয়ে দিবেন। আপনি আপনার তৌফিক মোতাবেক আমার বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এটা হচ্ছে আপনার আমার সকলের কাজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াত বলেছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে তোমাদের উপর সিয়াম সেভাবে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেন তোমরা মুত্তাকি হতে পারো, সংযত হতে পারো। তাহলে সিয়াম পালনের মাধ্যমে মানুষের মন পাক হয়, উপবৃত্তির তাড়না কমে, আল্লাহর দিকে মানুষ রুজু করে, আল্লাহর দয়ার সৃষ্টি হয়, যার ফলে সে মুত্তাকি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صيام সম্পর্কে রমজান মাসের সিয়াম সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিস পেশ করেছেন, আর তিনি যা বলেন তা সবই রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন, তিনি তার নিজ পক্ষ থেকে কিছু বলেন না। প্রসিদ্ধ যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. যদি কোনো ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে, আল্লাহ পাক এর বদলে তার পিছনের গুনাহ মাফ করে দেন। এমনি ভাবে কেউ যদি লাইলাতুল কদরে কিয়াম করে ইমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তার পিছনে গুনাহ মাফ করে দেন। এমনি ভাবে কেউ যদি রমজান মাসে কিয়াম করে তারাবির সালাত ইমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। এই রিওয়ায়েতগুলি প্রসিদ্ধ সহিহ বুখারী মুসলিম ইত্যাদি রিওয়ায়েত। তাই রমজান মাস আসার আগে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত যেন আমার সিয়াম মিস না হয়, অসুস্থ রোগী সেটা ভিন্ন কথা, আপনি জবাব আপনি কাজ করেন, দুনিয়ার কামাই করতে পারেন, ঘন্টার পর ঘন্টা ডিউটি করতে পারেন, কিন্তু বাহানা করে শ্যাম পালন করে না, এ মানুষের চেয়ে মাহরুম আর কে হতে পারে যে রমজান মাস এও শ্যাম পালন করে না, এর চেয়ে মাহরুম কে হতে পারে যে রমজান মাস এও রব্বুল আলমিনের পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারলো না। জানি না এখন আর 12 দিন প্রায় আছে, 11-12 দিন সবাই রমজান পাবো কিনা কি কাজ জানে, কিন্তু যদি আপনার নিয়ত থাকে সিয়াম পালন করার, ইনশা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সিয়াম পালন করার সাহস দিবেন। কত মানুষ চলে গেল, কত যাচ্ছে, স্মরণ করা দরকার, শুধু ফুলুস আর পয়সা, শুধু পয়সা পয়সা করবেন, দুনিয়া করবেন না, দুনিয়াকে দুনিয়াকে অগ্রাধিকার দিবেন না, দুনিয়ার জন্য আরেকজনের কাছে চাইবেন না, ভিক্ষা মাগবেন না, আপনি সচল সচ্ছল সচল সবল আরেকজনের কাছে চাইবেন না, নিজেকে অন্যের থেকে অমুখাপেক্ষে রাখার চেষ্টা করুন। ومن يستعفف يعفه الله ومن يستغني يغنه الله, যে নিজেকে পাক রাখতে চায় আল্লাহ পাক তাকে পাক রাখবে, আর নিজেকে যে নিজেকে অন্যের অমুখাপেক্ষে রাখতে চায় সৃষ্টি থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি থেকে অমুখাপেক্ষে রাখবে। সুবহানাল্লাহ, বাহানা করে মানুষের কাছে চাইবেন, চাওয়া হারাম, অহেতুক। এমনি ভাবে বিশেষ করে সিয়ামের মাস নিজেকে কন্ট্রোলে রাখবেন, নিজে রমজান মাসের সিয়ামের হক আদায় করবেন, রমজানের হক আদায় করবেন। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বামান ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, গলত আচরণ ছাড়ো না, জাহেলি ছাড়ো না, আল্লাহ তার এই সিয়ামের দিকে আল্লাহ পাক লক্ষ্যই করে না, ভূক্ষেপই করে না, আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন নাই, সে যে খাবার ছেড়েছে প্রবৃত্তির কারণা বাহ্যিক দেখিয়ে ছেড়েছে কিন্তু গলত আচরণ ছাড়েনি। আল্লাহ রসুন সাহায্য করেন, এই যে কষ্ট করছে এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, তার মানে আল্লাহ পাক তার এই সিয়াম কবুল করবে না, বলে না উড়ে দিবেন না। এই রমজান মাসের সিয়াম এরকম যেন না হয় গতানুগতিক, আসলো আর গেল, তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বাউদা মান আদরাকা রমজান ফালাম ইগফার লাহ, ও আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় যে রমজান পেল কিন্তু সে ক্ষমা লাভ করতে পারলো না। আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ির, পাঁচ ওয়াক্ত সালাত জুমআ থেকে আরেক জুমআ, রমাদান থেকে আরেক রমাদান, আল্লাহ পাক এগুলির মধ্যবর্তী সগীরা গুনাহ মাফ করে দেন। যদি বান্দা কবিরা থেকে দূরে থাকে, কারণ কবিরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহর জন্য তওবা শর্ত। আচ্ছা বলেন তো, যদি কবিরা গুনাহ মাফ না হয় তাহলে বেদাত মাফ হবে, শিরিক মাফ হবে সেদিন আমাকে ভাই প্রশ্ন করলো, শবে বরাতের দিনে যদি রাতে কেউ যদি বিশেষ সিয়াম পালন করে সালাত আদায় করে, সালাত শবে বরাতে রাতে যদি বিশেষভাবে সালাত আদায় করে তাহলে কি তার গুনাহ হবে? ব্যাপার বুঝছেন, ব্যাপার হলো তার মন বসছে না, আগে বেদাত করতে করতে এসেছে এমন ছাড়বে কিরকম? তাই বলছে আমি তো রাতের রাতে সালাত পড়ছি তো এই অবস্থা কি গুনাহ হবে? আপনারা কি বলেন, কি বলেন? দু একজনে বলেন, বুঝে শুনে কি বললেন? আচ্ছা মাশাআল্লাহ, কেন হবে? যেহেতু এটা বিদআত, আর কোন দলিল লাগে নাকি? তুমি বলছো বিদআত, তো আবার জিজ্ঞেস করতে হয় গুনাহ হবে কি? এ হচ্ছে কিছু মানুষের বাহানা, কাল বাহানা। আপনি বলেন না অমুক বলেছেন তমুক বলেছেন, অমুক আর তমুক আপনার দলিল না, দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বেদাত করবেন না, বেদাতির সাথে সম্পর্ক রাখবেন না। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যে সম্পর্ক রাখে কিয়ামতের দিন তার সাথেই তার হাশর হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ দস্ত মুবারক, হাত মুবারক দ্বারা বেদাতীদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। আপনার এখনো বিশ্বাস হয়? তাই গাদা অভাব যেন আমরা না হই, আমরা যেন মানুষ হই। বলেন ইনশাআল্লাহ, মাতালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমাল ইয়াহমিলু আসফার। যাদেরকে তাওরাতের বোঝা, যাদের উপর তওরাতের বোঝা রাখা হয়েছে তাদের উদাহরণ হলো গাধার মতো। গাধা বই পুস্তক বয়ে নিয়ে যায় কিন্তু এর থেকে কিছু উপকৃত হয় না। তা আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন সূরাতুল জুমআহ, মাতালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমাল ইয়াহমিলু আসফারা বিকসা মাতালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। তাই ইবাদত করবেন অল্প, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফায়দা হবে বেশি, ইবাদত করেন বেশি, বুঝছেন? খুব বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, কবুল হবে না? এই প্রশ্ন খুব প্রয়োজন নেই আপনাদের প্রশ্ন করার। আপনি বলছেন এটা বিধান, এটা কবিরা গুনাহ থেকে, সাধারণ কবিরা গুনাহ থেকে অনেক বড় গুনাহ। আলহামদুলিল্লাহ, তো বিধান করবেন? আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি বর্তমানে আপনার মঞ্চে এসে দূরে কাজ সালাত পড়েন, করতে পারবেন, কিন্তু যদি আপনি বলেন এই সময় প্রত্যেক দিন দূরে কাজ পড়ব, আপনি নির্দিষ্ট করে দিলেন, বললেন এই দুই রেখাত এমন দুই রেখাত, এই দুই রেখাত পড়লে সব আপদ বিপদ মুসিবত বালা মুসিবত সব দূর হয়ে যায়, পরে কি হয়েছে? আপনি শুরু করলেন তো, আপনি শুরু, তারপরে আরো কিছু বলে অমুক হুজুর বলেছে, আনা অমুক পীর বলেছে, এরকম শুরু হয়ে যায় না? দেখবেন কিছু মানুষ ওই ফরজ সালাতে পড়ে, ফরজ সালাতে পড়ে হাত রাখে এরকম, আরো কি কি পড়ে, বলে অমুক সাহেব বলেছেন, অমুক সাহেব বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েন, সালাতের পরে জিকির আজকার ইত্যাদি করেছেন, জীবনে এরকম করলেন না, আর তুমি এরকম বলছো অমুক আলিম বলেছেন, অমুক কিতাবে অমুক আলিম বলেছেন। আসলে আলিম কি? সুফি আলিম, ঠিক আছে, আলিম সুফি। এই যে বেদাত করলো সব না গুনাহ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তাসবিহ পড়েছেন, ইস্তিগফার পড়েছেন, দোয়া করেছেন, ওগুলো না করে এরকম আমি বলবো না, আমি তো কিছু বিচার নিতাম। আপনি জানেন না রমজান মাস পাবেন কিনা, সিওরিটি আছে বলতেন বা কি ভাই কারণে কে কার জানে, তাই ভয় করুন আল্লাহকে, হালাল কামাই করুন, হারাম থেকে বাঁচুন, নামাজ দিয়ে হারাম নিবেন না, হালো পরিষ্কার টাকা টাকা টাকা পয়সা করে কোটিপতি হয়ে যখন ভালো হলেন টাকা পয়সা করেছে করে বহুত, আর এর আগে অসুস্থ ঠিক না, মত তখন কই যাবে কোনো পয়সা, যাই হোক রমজান মাসের কদর করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াসআলু সিয়াম আর কুরআন, কিয়ামতের দিন আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম আর কুরআন, রমজান মাসে সিয়াম আর একটা কোরআন। আমার দেশের বেশিরভাগ মুসলিম কোরআনটা পড়তে যায় না, এমনি বড় শিক্ষিত ইংলিশ চিনে ঠিক না, বাংলাও চিনে, অন্য ভাষা হয়তো চিনে নেয় শিখে নেয়, কিন্তু কোরআন আল্লাহ কেমন পড়তে যায় আচ্ছা মিথ্যা বললাম নাকি, কত বড় বড় শিক্ষিত মুসলমানের বাচ্চা মাশা আল্লাহ, আপনি পড়লেও সব শুধু পড়েন সব কিনা, আবার যদি তার কোরআনের অনুবাদ জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তো কোরআন পড়ুন কায়দা পড়ুন, কিছুদিন পড়বেন দেখবেন একদম সহজ, না তো সবই জানেন আলহামদুলিল্লাহ, হয়তো সময় নষ্ট করবেন না। আমার নবী কি বলেছেন সিয়াম কোরআন কিয়ামতের কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, يقول الصيام اي ربي منعته الطعام والشهوة فشفعني فيه, সিয়াম বলবে হে রব আমি থাকে খাবার খেতে বারণ করেছি, খাবার থেকে বিরত রেখেছি, সে তার প্রবৃত্তির তাড়নাকে পূরণ করবে, এ থেকে আমি তাকে বিরত রেখেছি, রব তুমি আমার সুপারিশ তার জন্য কবুল করো, এই সিয়াম দোয়া করবে, সুপারিশ করবে রবের কাছে, তো কি বলেন সিয়ামের সুপারিশ কবুল হবে না? আপনি যতই ইবাদত করেন আপনি বলেন আমি কামিয়াব, কারণ কামিয়াবি না কামিয়াবি আপনার কাছে না, কামিয়াবি দেয়ার মালিক আপনি না, কামিয়াবি দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আপনি ইবাদত করবেন, আর নিয়ত রাখবে খালিস, নিয়ত খালিস নাই ইবাদত কবুল নাই, ইবাদত আছে কিন্তু কেউ কেউ বলে আমার নিয়ত খালিস আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয় ইবাদত কবুল হবে, আরেকজন তাহলে ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিয়ত খালিস হতে হবে। আপনি আমল কম করেন আর বেশ করেন, সবসময় এই দুই জিনিসের দিকে আমাদের সকলকে খেয়াল রাখা দরকার। সিয়াম, আপনি হয়তো সিয়াম রাখলেন, সাধারণত সিয়াম আল্লাহ পাক বলেছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম আও ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজীব। মানুষের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, তবে সাওম সিয়াম এটা আমার জন্য, আল্লাহ পাক নিজে বলেছেন, আর এর বদলে আমি নিজেই তাকে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই দিলেন। আচ্ছা আপনি ঠিক আছে, সব বাহ্যিক সব সিয়াম রাখলেন, খেলেন না, মানুষের সামনেও খান না আর মানুষের অদৃশ্যও খান না, সবই, কিন্তু ভিতরে ইখলাস নাই, ইখলাস নাই, কারণ আমি নিজে দেখেছি, হয়তো এখনো থাকতে পারে, অনেক পূর্বে এই মার্কেটে কয়েকজন হায়দরাবাদে আমার কাছে পড়তে আসতো কোরআন, এদের সাথে একটা ছেলে ছিল হিন্দু, এই যে কয়েকজন ছেলে ওরা সিয়াম পালন করে আর এর এদের সাথে সাথে ওই হিন্দুও সিয়াম পালন করে, আমার নিজের দেখা শুনেছি, সেদিন বলেছি এখন এখনো আছে শোনাই আর কি, কে এরকম করে হিন্দু, সে বলছে আমার বন্ধুরা উপবাস থাকে আমি উপবাস থাকলাম, বলেন তো এই উপবাসে কোনো ফায়দা হবে, কারণ আসল জিনিস নাই, ইমান নাই। তারপরে দ্বিতীয় সে তো কাহি হিন্দু মানে আমি এত ঠিক না, বন্ধুদের খুশি করার জন্য রাখছি, কিছু হয় না, আবার গিবটিও তো করে না, চুগলিও করে না, হ্যাঁ চুরিও নাই, সবই নাই, কিন্তু একটা জিনিস ইমান নাই, কবুল হবে না, অথবা ইখলাস নাই, কবুল হবে না, অথবা নবীর তরিকা নয়, কবুল হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিয়াম কাল কিয়ামতের দিন যারা সিয়াম পালন করে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে এমনি ভাবে, ও ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওম বিল লাইল ফাশফিনি ফিহি, কোরআন বলবে হে রব আমি তাকে রাত্রে ঘুমানো থেকে তাকে দূরে রেখেছিলাম, কোরআন তেলাওয়াত করে রাত্রে ঘুমায় না কষ্ট করে। আচ্ছা বলুন তো আমাদের কি অবস্থা, কোরআন শেখার জন্য আধা ঘন্টা সময় লাগে, ঠিক না, এক ঘন্টা সময় লাগে, কিন্তু আপনি নেট দেখার জন্য ঘন্টার পর ঘন্টা কোনো অসুবিধা নাই, এমনও লোক আছে কোরআন পড়ার জন্য 15 মিনিট নেই, সারা রাত বৃহস্পতিবার দিনগত রাত সারা রাত দোয়া করে সময় নষ্ট করে, আমরা দেখেছি কিনা জানি না, জানা আছে, আমার জানা আছে, সারা রাত এই বস খেলতে মাথা দেখে সময় নষ্ট করে, কোরআন পড়ার সময় নাই, সারা রাত গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করে, একসাথে মেরে দিয়েছে কোন সময় জায়গায় চক্কর, কোন সময় জায়গায় চক্কর, আবার রাত্রে তিন দিয়ে এসে নাও বোঝা আধা ঘন্টা আগে বর্তমানে আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি দেখেছি ফজরের পরে ওখানে যখন ওদিকে নামাজ পড়াতাম আসার সময় কয়েকটা লোক মানে প্রতি বৃহস্পতিবার দিন গত রাত মানে জুম্মার রাত্রে ভোজন নামাজ পড়ে আসি না, যদি কাবির হয় তাহলে কাবির কাবির, যদি মুসলিম হয় আল্লাহ আল্লাহ হেদায়েত দেন। খুব সতর্কতা থাকা দরকার। কোরআন শুধু পড়লে হবে না, কোরআনের বিধান মহা জরুরি। পড়েন, অর্থ শেখা জরুরি, কিন্তু কথা হচ্ছে যারা অর্থ শিখতে পারে না শুধু কোরআনটা পড়ুক। কোরআন থেকে একটি অক্ষর পড়লে দশ নাকি তথা একশো নাকি, সুবহানাল্লাহ। কোরআন থেকে একটি অক্ষর পড়লে সময় চলে যাচ্ছে, সিয়াম রমজান মাস আসার আগে কোরআনটা পড়ার চেষ্টা করুন, কোরআন শিখুন। তারাবির সময় ডিউটি রাত্রে দুইটা পর্যন্ত, এখানে যারা দুবারে ডিউটি করে সময়টা আধা ঘন্টা সেহেদের আগে বের করে দিন। আর এইবার আমাদের সেন্টারে দর্শক কোরআনের ব্যবস্থা থাকবে দুইটা আড়াইটা করে, পরে সেহেরিও থাকবে, বুঝতে পারছেন? সেহেরির আগে দশ আর সেহেরির ব্যবস্থা রাখবে তারা বলেছে। আর খাওয়া যেটা তার মনে করে ওইটা খাওয়া, দু একদিন গেলে মানে প্রথমে যেমন হয়তো মানুষ কম হবে, হয়তো দু চার দিন যাওয়ার পরে সংখ্যা বাড়তে পারে, বুঝতে পারছেন? মানুষকে জানাজানি করলেন বিশিন দালাদিন আব্রাইন হামসিন মিয়া, ওই বাদ নেই, বুঝছেন তো? অথবা মেয়াতে ওই বাদ নেই। আর খাওয়া সবাই যেরকম মনে করি, যদি বাংলাদেশি ভাত অসুবিধা নেই, ভাত তরকারি, বুঝলেন? সতনা ক্যাপসা আমি সেদিন তাকে বলে দিয়েছি, সে হচ্ছে কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ তাআলা। এই সুযোগ গ্রহণ করবেন, সেন্টারে হয়তো মসজিদে আর না হয় রমজান মাসে আপনি সেন্টারে রাখতে পারেন, বুঝছেন তো? খালি রমজান লেই মানুষের কাছে একটু কষ্ট হয়, শুনুন, আর না মসজিদে যান, যেখানে আমরা নতুন করে পড়াচ্ছি, ঘরে যাবেন, সময়টা কাজে লাগাবেন, বিশেষ করে দোকানদাররা। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আচ্ছা কোরআন বলে মানাআতুহু নাওমা বিল্লাইল ফাসাফিউনি ফি, আমি রাত্রে ঘুমানো থেকে তাকে বিরত রেখেছি, অতএব আপনি আমার সুপারিশ তার জন্য কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশাফাআত, তখন সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবে, কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি বলছেন হাদিস হাসান সহিহ রাওয়াহ আহমদ ও তাবারানি ওয়াগায়রে যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصالمون يوم القيامه لا يدخل منه احد غيرهم فاذا دخل اغلق فلم يدخل منه احد سبحان الله بخاري ومسلم نسائي الترمذي رواه جنتك درجه هي درجه نامه الريان قال درجه نام باب الريان اي باب الريان دي قيام الدين আমরা সবাই সলাৎ পড়ি, আমরা জানি না আজকে জুম্মার সলাৎ সলাৎ তোমরা সবাই পড়েছে, কার সলাৎ কিরকম হয়েছে আমরা জানি, আপনি হয়তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল সহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার সালাত কবুল করুন। কিন্তু মান কার কতটুকু, গ্রেড কার কতটুকু আমরা জানি না, কে জানে? আল্লাহ। কিন্তু আপনি আশা রাখবেন আল্লাহ আমার দোয়া আমার ইবাদত কবুল করবে, আশা জরুরি কিনা? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আজরা লিমান লা হিসবাতা লাহ, যে সওয়াবের আশা রাখে না তার সওয়াব নেই। শুধু আসবেন না সেন্টারে আধা ঘন্টা দশ এক উজলে আসলাম, একটু মানুষ যায় তো আমি গেলাম, এই উদ্দেশ্যে আসবেন না, দিন শেখার জন্য আসবে। অন্যদিকে আমি জানি না তার মনে কি আছে, কখনো কখনো দেখা যায় একটা মানুষ একদম গর্ব, হ্যাঁ কিন্তু আপনি তো বাহ্যিক গেলেন গর্ব, কিন্তু সে হয়তো আল্লাহর অলি, আর কেউ কেউ বাহ্যিক আল্লাহর অলি কিন্তু সে হয়তো সাধারণ অলি, ঠিক না? কত মানুষ দেখা গেল আপনি তুচ্ছ ভাবতেন না, ভাববেন না, আর নিজেকে বড় মনে করতে নাই, বড় যে নিজে হলেন আল্লাহ আমার লুঙ্গি আর কিবির হচ্ছে আমার চাদর, এগুলো নিয়ে কেউ যদি টানাটানি করে আমি তাকে আজাব দেব জাহান্নামে লিখে পড়ব, সবাই বলে নাউযুবিল্লাহ। এই অহংকার নাই, বড়ত্ব নাই, ইজ্জতের গড়াই নাই, বরত্বের মালিক রব্বুল আলামিন। সেদিন আমাকে একজন বললেন, আমি হিকমত অবলম্বন করি, সরাসরি বিদাতের বিরুদ্ধে বলি না, হিকমত। আচ্ছা বলেন তো, যদি আপনি হিকমত অবলম্বন করেন জীবনেও বিদাতের বিরুদ্ধে বলেন না, আপনার এই হিকমত হিকমত হলো নাহলে শয়তানি হয়েছে? আমি তাকে বললাম, তুমি হিকমত অবলম্বন দিয়ে গোপন রাখছো, আমি যা নাযিল করেছি স্পষ্ট প্রমাণ সমূহ হতে, এগুলো যারা গোপন রাখবে, লুকিয়ে রাখবে, প্রকাশ করবে না, তার কাছে স্পষ্ট হওয়ার পরেও সে বুঝতে পারছে হক, তবুও প্রকাশ করে না, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, এদের উপর আল্লাহ লানত করেন এবং লানতকারীরাও লানত করে। তো তুমি বললে আমি বুঝি, আমি হেকমত কোন দিন হেকমত, তুমি এখানে সৌদিতে তুমি সুন্নত তরিকায় সালাত পড়ো আর বাংলাদেশ গেলে বেদাতি তরিকায় সালাত পড়ো, ঠিক তুমি বলছো আমি আমি হিকমত অবলম্বন করছি, একটা হিকমত হলো লা, হিকমত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করে, বলুন ইনশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দা করে হবে হিকমা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক প্রচার না করতেন তাহলে আমরা কি আজ হক পেতাম? আমরা কি ঈমান পেতাম? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃপ্তহীন কণ্ঠে স্পষ্টভাবে ঘোষণা দিতেন মুশরিকদের মাঝে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহ্যিক ইজ্জতের দিকে তাকাতেন, যে বাবারে বাবারে যদি আমি বলে দিই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো লোকজন আমাকে বলবে পাগল, যদি আমি বলো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লোকজন আমাকে বলবে হঠাৎ করে আজ উন্মাদনা তাকে পেয়ে গেছে, উন্মুদ্ধতা পেয়ে গেছে, চিন্তার উপর সওয়ার হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করতেন তাহলে দিন প্রচার হতো। অতএব হে ভাই, ভয় করো আল্লাহকে, হক জেনেছো হক প্রচার করো, হক গোপন রাখবে না, হক যদি গোপন রাখো তাহলে রব্বুল আলামিন যেভাবে বলেছেন উলাইকা ইয়ালানহুমুল্লাহ ওয়া ইয়ালানহুমুল্লাইন, যারা হক জেনে হক গোপন রাখে তাদের উপর আল্লাহ লান, ফেরেশতাদের উপর লান, ফেরেশতাদের লান, আল্লাহর লান, ফেরেশতাদের লান, আল্লাহর নেক বান্দাদের লান, মুসলমানদের লান, আমাদেরও লান, বলুন ইনশাআল্লাহ। এই হকে থাকবেন, হক প্রচার করবেন, জেনেছেন হক মানবেন, কি বলেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে যুবকরা, যা তোমরা তোমাদের উচ্চা উদ্দীপনা বাড়াও, হিম্মত বাড়াও, সাহসিকতা বাড়াও, যুবকদের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ করেছেন। সাহাবায়ে কেরাম তো বেশিরভাগই যুবক ছিলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বুড়োরা করে না যুবকেরা করে? যুবকরাই করে। এর কত নজির দেখাব। আবদুল্লাহ বিন ওমর যুবক ছিলেন, ছিলেন কিনা? আবদুল্লাহ বিন মাসউদ যুবক, এদের বয়স কম, এরা ছোট সহি অন্য ষোলো বছর হয়েছে। ওমর ইবনে খাত্তাব স্ট্রং যুবক, ওসমান বিন আফফান স্ট্রং যুবক, আবু বকর সিদ্দিক স্ট্রং যুবক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন স্ট্রং যুবক, যুবক কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে মারা গেছেন, কি হয় বয়স? এই জামানায় দেখা যায় কত মানুষ মাশাআল্লাহ আছে, ওই জন্য আরামসে চলাফেরা করতে পারে, আছে কিনা? সব মানুষ তো আর সমান না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 63। তাই যুবক, তোমার যৌবনকার তুমি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করো। ইজ্জত দুনিয়ার ইজ্জত দেখো না, আখেরাতের ইজ্জত দেখো। তোমার ইজ্জত বাড়বে ইনশাআল্লাহ, দুনিয়াতেও বাড়বে আখেরাতেও বাড়বে। 25 বছরের আগের যে অবস্থা, 25 বছর পর সেই অবস্থা। বাংলাদেশের আনাচে কানাচে আমি কোথাও শুনিনি কোরআন সুন্নাহ অনুসারীরা আলোচনা করেছে, আমি শুনিনি। এখন দেখুন মাশাআল্লাহ সর্বত্র আছে হক প্রচারকারী, কিছু মানুষ অবশ্যই পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন ডিস্ট্রিক্ট নেই, এমনকি আপনি কোনো থানা নেই, যদি কেউ কেউ হয়তো কোনো পোস্ট অফিস নাই, কোন ওয়ার্ড নাই, হতে হতে পারে, মানে বেশিরভাগ দেখা যাচ্ছে কিছু না কিছু লোক মজুদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। এখন আর দরদা দিবেন না, বলে ইজ্জত আর ফিজ্জত নেই, হক প্রচার করে বলেন ইনশাআল্লাহ। বাবু রইয়ান দিয়ে যাবেন জান্নাতে, আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটি দরজা, তার নাম হচ্ছে বাবু রইয়ান। এই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। ফাইযা দাখালু উগলিক, ওরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালা ইয়াদখুলু মিনহু ইয়াদখুল মিনহু আহাদ, তাহলে যা সিয়াম পালন করি এদের স্পেশাল ফজিলত। আমরা সব কাজ করি, অনেক কাজ করে কাজ জানেন আপনারা, তাই না? কিন্তু সবার দক্ষতা প্রতিটি ক্ষেত্রে সমান না, সম আছে, এটা বুঝেন আপনারা? আমি সবাই আলিমরাও সব সমান না, কেউ কোনো বিষয়ে পারদর্শী, এলিম ঠিক আছে মাসাল যাবতীয় জ্ঞান, কিন্তু সব বিষয়ে সমান না। যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ান তাদের জ্ঞান যদিও বলে আলাদা মজুদ সাহ, বেশিরভাগ দেখবেন আপনি যে বিষয়ে পড়া ওই বিষয়ে তাকে দেওয়া হয় সবসময়, তাই না? যে কোনো ও বিজ্ঞান বাঙালি বিজ্ঞান, ও এই গণিত বা ম্যাথমেটিক্স হলে ও গণিত, ও জিওগ্রাফি ভূগোল হলে জিওগ্রাফি, তাই না? সবাই সমানভাবে থাকবে না। হ্যাঁ, কিছু মানুষ এরকম পাওয়া যায় আলহামদুলিল্লাহ মোটামুটি সব চলে, কিন্তু তবু আপনি করতে পারবেন না আমার সব সাবজেক্টে আমার জ্ঞান সমান বলা যাবে না, এখানে মজুদ না আমার, এটা আমার হিসাব নাই মজুদ। টিচার ভালো টিচার মাশাআল্লাহ, আল্লাহর কথা অনেক কারণ, কিন্তু সব বিষয়ে সমান হল আমি নিজেই দেখছি, আমি নিজেও সব বিষয়ে সমান হল না, আল্লাহ কোনো আলিম সমান না। শেখ নাসিরুদ্দিন আলবানি হাদিসে মাশাআল্লাহ, কিন্তু সব বিষয়ে ফেকহ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়া আলা ফিকহে নাম্বার 1 সব সমান। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এরকম, তিনি তো অন্ধ ছিলেন, মানুষ বুঝে না আব্দুল আজিজ বিন বাজ কি, আল্লাহ তাকে কবুল করেছে অন্ধ মানুষ। বাবারে বাবা, সরকারি কত কারো চাকরি করল, বিচারপতিও ছিলেন, মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলারও ছিলেন, হ্যাঁ তো মদিনা ভাই এত কিভাবে আমার প্রধান, এগুলো মেন মেন বড় বড় যেগুলি আওয়াজ সবাই দেখবে যে আব্দুল আজিজ বিন বাজ যত বড় বড় মুহাদ্দিসিন উলামা, ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার উস্তাদ শেখ আব্দুল আজিজ বিন বাজ, ইলমে হাদিসে আমি যার থেকে বেশি উপকৃত হয়েছি তিনি হচ্ছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন বলছেন। তবুও তিনি কি সবকিছু সমান? এছাড়া আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন, আমাদের জ্ঞান হচ্ছে কম। ঠিক না? ঠিক, অনেক দেখা যায় কিছু জানে না, জিরো, কিন্তু সে মনে আমি অনেক জানি। তাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আগামী রমজান মাস, রমজান মাসের কদর করার তৌফিক দান করুন। রমজান মাসের সিয়াম যেন আমরা সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বেদাত থেকে বাঁচতে পারি। রমজান মাসে, রমজান মাসেও বেদাত আছে, কোনো মাস নাই যারা বেদাত করে, বেদাতি, বেদাত থেকে মুক্ত। আস্তাগফিরুল্লাহ। রমজান মাসেও বেদাত থেকে, আবার কেউ কেউ করে ইফতার পার্টি করে বাংলাদেশ দেখবেন, উদ্দেশ্য নাম কামানো, এটাও বলে দিই। আচ্ছা বলেন তো, নাম কামানো, ইফতার পার্টি করলেন, বড় বড় লোকজনকে দাওয়াত দিলেন ইফতার পার্টি, উদ্দেশ্য মানুষ বলে মুম্বাই এত বড় পার্টি করেছে, 1000 মানুষকে দাওয়াত দিলেন, বলেন তো ইফতারের সব হবে? সব নষ্ট করে দিবেন, বিন্দু মাত্রে ফায়দা নেই। এর থেকে সবচেয়ে বেস্ট, এগুলো না করে হলে সুবাইয়া গরিবদেরকে একজনকে ধরে ধরে কত নিয়ে এনে এনে গরিবদেরকে খাইয়ে দাও, কেউ দেখুক না আল্লাহ তোমার মাঝে। কথা বুঝছেন? নিয়ত রাখবেন খালিস, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ত খালিস করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত, যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। হে আল্লাহ, আমাদের অসুস্থদেরকে শিফা দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। হে আল্লাহ, যাদের কামাই কম, হে আল্লাহ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ কামাই করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছের মধ্যে বরকত দাও, তোমার বদল তুমি আমাদের জন্য আরও বাড়িয়ে দাও। হে আল্লাহ, যা দিয়েছ তুমি আমাদেরকে এর উপর সন্তুষ্ট থাকার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে যা দিয়েছ এর উপর তুমি আমাদেরকে সন্তুষ্ট রাখো। আল্লাহ, তুমি আমাদেরকে যা দিয়েছ এর উপর তুমি আমাদেরকে সন্তুষ্ট রাখো, আর যা দিয়েছ এর মধ্যে বরকত দাও, তোমার ফজল তুমি আমাদের জন্য আরো বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ফিল লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিঈল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।